السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون وقال الله تعالى في آية أخرى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلك وصاكم به لعلكم تتقون শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সমস্ত মানুষকে আর বিশেষ করে প্রত্যেক মুমিন মুসলিমকে যে যেখানে আছেন এক হওয়ার এবং একই প্ল্যাটফর্মে দাঁড়ানোর ঐক্যের নির্দেশ প্রদান করেছেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল্লাহ বিচ্ছিন্নতা, দলাদলি এবং বিভক্তি হারাম করেছেন, কঠোরভাবে নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি বলেছেন, আল জামাতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। ঐক্য একতাবদ্ধ হওয়া হচ্ছে আল্লাহর রহমত, আর বিচ্ছিন্নতা আর মুসলিমদের মাঝে বিভক্তি বিভাজন, তৌহিদ সন্ন্যাত থেকে সরে গিয়ে গোমরাহির পথ নেওয়া, এ হচ্ছে আজাব, দুনিয়ার আজাব। এটি মুসলিম জাতি যদি দলে দলে ভাগ হয়ে যায়, এটি আল্লাহর আজাব। এটি হচ্ছে সহিহ হাদিস। জাল হাদিস হচ্ছে যে ইখতিলাফ উম্মতি রহমত। আমাদের অধিকাংশ হুজুর সমাজ এই জাল হাদিস জানে, এই জন্য তাদের ধর্মকর্মের আকীদা আমলে জালিয়াতি বেশি। জাল কথা, মিথ্যা কথা, ভুয়া কথা, যেগুলিতে মানুষ বিশ্বাসী, যেগুলি করে সব বেশিরভাগই ভুয়া। দেখেন আসল সহিটাই জানেন, আল জামাতু রাহমাতুন, একতা হচ্ছে আল্লাহ রহমত, অল ফুরকাত আজাব, আর বিচ্ছিন্নতা হচ্ছে আজাব, শাস্তি। স্বাভাবিক, পাঁচ ভাই যদি আপনার এক হয়ে থাকেন, একবার এক অন্তরের মতো, তো ভালো না মন্দ? বাড়িতে রহমত, শান্তি আর শান্তি, কিন্তু পাঁচ ভাই যদি পাঁচ দিকে টান দেয়, তাহলে আজাব না? মানসিক আজাব, পারিবারিক আজাব, কলহ, অশান্তি, আরামে ঘুম আসে না, ভাই ভাইয়ের দুশ্মন, ঠিক না? স্বাভাবিক। তো কোরআন সুন্নাহ দিনে ইসলাম ওহি যুক্তিসঙ্গত। সুস্থ মস্তিষ্কে কেউ যদি চিন্তা করে, তো কোরআন সুন্নাহ আর সেটি হচ্ছে ওহি, সেটা যুক্তিসঙ্গত। পক্ষান্তরে জাল কথা যুক্তিসঙ্গত না, জাল ধর্ম, জাল আকীদা যুক্তিসঙ্গত না। ইখতিলাফ উম্মতি রহমত, জাল আমার উম্মতের ইখতিলাফ করার রহমত। এই জন্য বলে যে এই যে মজহাবি দলাদলি, হানফি শাফি মালিক আহমদি, আবার তারপরে একশো ২৬ তারিখে সুফিদের পীরদের যে চরমনাইদের কিতাব আছে, সব রহমত আছে, সব রহমত। আবার হানফি মজাহ পাঁচ ভাগে বিভক্ত, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সব রহমত তাদের। হ্যাঁ, দেওবন্দি, বেরেলভি, কাদিয়ানি, কারণ মির্জা কাদিয়ানি হানফি ছিল, আর তারপরে আপনার মওদুদীবাদী জামাতি, হ্যাঁ, আর আরেকটি হচ্ছে তাবলিগি, সব রহমত। অথচ সহি হাদিস এবং কোরআনে করিম কি বলছে, ঐক্যের নির্দেশ দিয়েছে, বিচ্ছিন্নতা হারাম করছে। আর সেটা যদি ধর্মীয় বিচ্ছিন্নতা হয়, একটা হচ্ছে দুনিয়ার বিচ্ছিন্নতা, আর একটা হচ্ছে ধর্মীয় বিচ্ছিন্নতা। ধর্মীয় বিচ্ছিন্নতা আরো বেশি মারাত্মক, কারণ মানুষ ধর্মের বিষয়টিকে প্রাধান্য দিয়ে থাকে। জি হ্যাঁ, দুনিয়ার স্বার্থ অনেক সময় ত্যাগ করে, কিন্তু ধর্মের ব্যাপারে এক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আসল প্ল্যাটফর্মে হাজির না হবে। সেটা হচ্ছে তৌহিদ সুন্নাহর ভিত্তি এবং কোরআন সুন্নাহ কাঁধ দিয়ে ধরা। এই জন্য আল্লাহ কোরআন কি বলেছেন, ওয়া তাসবিহু বিল্লাহি জামিয়া, আল্লাহ তো ফরক, আল্লাহ রশিকে মজবুত। আল্লাহ রশি হচ্ছে ওয়াহি, আল কোরআন, এবং আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস। যাই হোক, আজকের বিষয়বস্তু ভূমিকা না বাড়িয়ে বলি, আজকের বিষয়বস্তু যেটি গোটা সৌদি আরবের প্রতিটি মসজিদে, মসজিদে হারাম, মসজিদে নবী, মসজিদে হারাম খুতবা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পরে আমার কাছে আসবে খুতবা হয়ে যাওয়ার পরে, আর এসা পরে আমি মসজিদে হারামের খুতবা এই করোনা যুদ্ধে শুরু হয়েছে 8-9 মাস থেকে অনুবাদ করি, এটা আপনাদের অবগতির জন্য বলছি। যতদিন চলছে এটা চলুক, আল্লাহ তৌফিক দান করুক এবং আল্লাহতে কল্যাণ দান করুক, এবং এটাতে বাইরের লোকের অনেক বেশি চাহিদা, এই চাহিদার কারণে আরো বেশি আমি সেটার অনুবাদ করছি, তো সেটা হয়তো অনুবাদ হবে। আর এখন যে আলোচনাটি করব সেটি আমাদের ইসলামিক সেন্টার মসজিদ যার পাশে, যার সাথে আপনারা এখানে বসে আছেন, হলে একটু আগে জমা পড়লেন, যারা এই মসজিদে জমা পড়লেন, তিনতলা মসজিদ, এখানে আমাদের সম্মানিত যে ভাইস প্রেসিডেন্ট ইসলামিক সেন্টারের ডক্টর আব্দুল ওয়াহেদ আল মাজরু হাফেজাহুল্লাহ তাআলা, দাম্মাম ইউনিভার্সিটিতে যে শরিয়া ফিকা ফ্যাকাল্টি রয়েছে, ফিকা কলেজ, তার তিনি ডিন বা প্রিন্সিপাল, ভালো একজন আলেম। তো তার আজকের এই খুতবাটি ছিল, তো সেই খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খুতবাতে তিনি প্রথম দিকে বিশেষ একটি জামাত সম্পর্কে আলোচনা করেছে, যে জামাতটি সারা পৃথিবীতে মুসলিম সমাজে অশান্তি সৃষ্টির মানে সীমা ছাড়িয়ে গেছে, পৃথিবীতে মুসলিম বিশ্বে তার 80 বছরের ইতিহাসে শুধু তাদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্র ইতিহাস, ষড়যন্ত্র করা কেমন করে কোন দেশে অশান্তি সৃষ্টি করতে হবে এবং কারো পতন ঘটাইতে হবে আর নিজেরা ক্ষমতায় যেতে হবে, এটা হচ্ছে তাদের গোল টার্গেট এই জামাতের। এই জামাত ভারত উপমহাদেশে, ভারত বাংলাদেশ পাকিস্তানে অনারবদের কাছে এক কথাই হচ্ছে এক নামে পরিচিত, আর তাদের গুরু হচ্ছেন একজন অনারব মূল ভারতীয়, আর তারপরে পাকিস্তান হিজরত করেছেন, আর আরবদের গুরু হচ্ছেন আর একজন, হ্যাঁ, যার বাড়ি হচ্ছে মেসর। এই জামাত সম্পর্কে আলোচনা গোটা সৌদি আরব প্রতিটি মসজিদ হয়েছে, কারণ এদের ফিতনা ফাসাদ সীমা লঙ্ঘন করেছে। আর 2-3 দিন আগে এই জামাত সম্পর্কে হাইয়াতে কিবারিল আলামা সৌদি আরবের যে বড় আলামাদের যে একটি পরিষদ রয়েছে, কাউন্সিল রয়েছে, যাতে বর্তমানে 21 জন বড় বড় সৌদি আরবের সবচেয়ে বড় বড় আলেমরা রয়েছে, তার মধ্যে কয়েকজন আইমে হারাম মাকাতুল মুকাররম ইমাম রয়েছেন, এতে রয়েছেন শেখ সালিল ফৌজানের মতো সবচেয়ে বড় আলেম বর্তমান যুগের, অনেক আলেমরা, বড় বড় আলেমরা এক কথায় রয়েছেন, সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেমরা এই হায়াতে কিবার আলামাতে রয়েছেন। তাদের একটি বিবৃতি বা ঘোষণা এসেছে এই জামাতটি সম্পর্কে, সেই জামাতের নাম জানেন বলতে পারেন আরব দেশে কি নাম? ইখওয়ানুল মুসলিমিন, জি, মুসলিম ব্রাদার গুড, ইখওয়ানুল মুসলিমিন, জি, জামাতুল ইখওয়ান আল মুসলিমিন। এটা এর প্রতিষ্ঠা মিশরে হয়েছে, এর প্রতিষ্ঠাতা হচ্ছে হাসানুল বান্না। হাসানুল বান্না একদিকে যেমন সুফি পীরতন্ত্রে বিশ্বাসী ছিল, একবারে পাক্কা সুফি, যেমন আমাদের দেশে চরমনে আছে, শাসিনা আছে, আর এইরকম যতগুলি আছে সুফি আরো যেসব আছে, হ্যাঁ, জনপুরি আছে, ঠিক ওইরকম সুফি আর কি। আর সুফিদের সম্পর্কে আপনাদের জানাবো, সুফিরা কোরআন সুন্নাহ যে সরল পথ তা থেকে সরে আছে, যেখানকার সুফি হোক না কেন, সে বাংলাদেশের হোক আর ভারতের হোক আর পাকিস্তানের হোক আর মিশরের হোক, যেখানকার সুফি হোক না কেন, সুফি ইসম হচ্ছে দলাল গুমরাহি, যেটা বেদাত দিয়ে শুরু হয়, আমার আলোচনাগুলিতে আছে, আর এদের আকিদে শেষ হয় হলুল ওয়াহদাতুল উজুদ, আর ফানা ফিল্লাহ, ফানা ফি রসুল, ফানা ফি শেখ পীর, আর ধ্যান তাসাউরি শেখের কুফরি, এগুলো কুফরি দিয়ে তো সর্বনিম্ন বেদাত দিয়ে শুরু হয় আর তারপরে চলে যায় কুফর শেখ পর্যন্ত, শেখুল্লাহ। এই সুফি ইজমের ফসল হচ্ছে কবর মাজার পূজা, ভারত বাংলাদেশ পাকিস্তানে যে এত বেশি মাজার পূজা, এটা কিসের ফসল? আবাদ করে ফসল আসে, তাই না? তো এই যে সুফি ইজমের আবাদ হয়েছে, তারপরে সেখান থেকে যেটা ফসল মুসলিম জাতি পেয়েছে, এটা হচ্ছে মাজার পূজা পেয়েছে, মাজার পূজা। এটা ওখান থেকে এসছে, পীর তন্ত্র থেকে। যেন পীর ছাড়া কোন মাজার আছে, এমন ব্যক্তির মাজার আছে পূজা হচ্ছে যে সব পীর ছিল না, নাই কিন্তু। হ্যাঁ, আব্দুল তালে জিয়ারে পীর, খাজা মাগের জুস্তি পীর, তাই না, আটরসি পীর, মাস ভান্ডারী পীর, শাহজালাল পীর, পীর পীর পূজা, আর নূর হচ্ছে ইসলাম, নূর হচ্ছে সরল পথ, সিরাত মুস্তাকিম, ইহদিনাস সিরাত মুস্তাকিম। আরব দেশগুলিতে এই জামাতকে কি বলা হয়, ইখওয়ান মুসলিম। বললাম যে এই ইখওয়ান মুসলিমের প্রতিষ্ঠাতা হাসানুল বান্না সুফি একদিকে, আর একদিকে আশআরি, আসমা সিফাতের ক্ষেত্রে, তাওহীদুল আসমা সিফাতের ক্ষেত্রে কি আশআরি মতবাদে বিশ্বাসী, আশআরি মতবাদে সাতটি আল্লাহর গুণ ছাড়া বাকি গুণগুলি তারা অপব্যাখ্যা করে। হ্যাঁ, আল্লাহর হাত, কুদরতি হাত, এই যে এগুলো শিক্ষা যে দেশ থেকে পেয়েছেন না, এগুলো আশারি মাতুরির মতবাদ, হানাফি সমাজে মাতুরিদ মতবাদের ছড়াছড়ি, আর শাফি মালিকি সমাজে হচ্ছে আপনার এই আশারি মতবাদ। এই আশারি মতবাদ বহনকারী ছিলেন, যাতে আল্লাহর হাত, হাত নেই কুদরতি হাত, আল্লাহর চোখ নেই, চোখ মানে দেখাশোনা করা, আমার চোখের সামনে এগুলো হয়েছে মানে দেখাশোনা, আমার রক্ষণাবেক্ষণ তো রক্ষণাবেক্ষণ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের আপনার চেহারা নেই, চেহারা বলতে এখানে সত্তা বোঝানো হয়েছে, আল্লাহ সত্তাকে বোঝানো হয়েছে, মানে চেহারাকে অস্বীকার, ওয়াজকে অস্বীকার, ওয়াজন চেহারা নেই, আপনার চেহারা আছে, আমার চেহারা আছে, কিন্তু আল্লাহর চেহারা নেই, এই জন্য আল্লাহ তাদের কাছে গেই নিরাকার, আল্লাহ চেহারা নেই। হ্যাঁ, আল্লাহ হাত নেই, হাত না থাকলে কি বলেন, আপনাদের যদি হাত না থাকে আপনার নাম কি টুন্না, পা না থাকে তো কি আপনার খোড়া, চোখ না থাকে তো অন্ধ, এক চোখ না থাকে কানা, আউযুবিল্লাহ, যেসব আয়েব মানুষের জন্য আয়েব, সেগুলি আল্লাহর জন্য কি করে সমীচীন হইতে পারে, এগুলো হচ্ছে তাদের আকীদা। আর তারপরে আজকে ফ্রান্সের বিরুদ্ধে, ফ্রান্স চিরকাল ইসলাম শত্রু, মুসলিম জাতির শত্রু, এটা করে নতুন ইতিহাস নয়, আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ, সবচেয়ে বড় শত্রু হচ্ছে খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে ফ্রান্স। এ ফ্রান্সে লালিত পালিত হয়েছে খোমাইনি হালিক, যাকে বাংলাভাষী আন্তর্জাতিক বক্তা কি বলেছে, ইমাম খোমেনি, বাপের বেটা খোমেনি, এই জন্য আমাকে বক্তব্য করতে বাধ্য হইতে হয়েছে তার সম্পর্কে এবং তার বক্তব্যের অসারতা সম্পর্কে, নিজের জাতিকে বিভ্রান্ত করেছে এই সম্পর্কে, যাতে করে মানুষ সতর্ক হয়। এই খোমাইনি লালিত পালিত হয়েছে ফ্রান্স, তার আগে রেজা শাহ পাহলভির, হ্যাঁ, সেখানে রাজত্ব ছিল, তার রাজত্বের পতন ঘটিয়ে সেও শিয়া রাফেজি ছিল, কিন্তু তার চেয়ে বড় চরমপন্থী শিয়া রাফেজিকে নিয়ে সে কে বসাইল, এই ফ্রান্স। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা যখন হইল, জনগণ বিক্ষোভ আর আন্দোলন করে, তখন সেখান থেকে ফ্রান্স থেকে স্পেশাল ফ্লাইটে পাঠিয়ে দিয়ে তাকে বসিয়ে দিল। তারা বসিয়েছে, ইরানের সাথে সম্পর্ক হচ্ছে এক নম্বর ইহুদিদের, আর তার পিছনে পৃষ্ঠপোষকতা আছে খ্রিস্টান জগৎ, আর তার মধ্যে ফ্রান্স বিশেষ করে। আর আরেকটি সম্পর্ক হচ্ছে গাঢ় সম্পর্ক, ধর্মীয় সম্পর্ক হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের, আরব দেশগুলিতে যে ইখওয়ানুল মুসলিমিন। এই খোমাইনি যখন প্রথম এসে ক্ষমতায় বসল ইরানে, তখন সর্বপ্রথম যারা মোবারকবাদ দিতে গেছে, অভিনন্দন পেশ করতে গিয়েছে, তারা হচ্ছে এই দুটি জামাত। আরব দেশের জামাত হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, আর আজম দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানের যেই জামাত অভিনন্দন দিতে এসেছিল, যেই জামাতের নেতা মৌলানা মওদুদী অভিনন্দন দিতে এসেছিলেন, সেই জামাতের নাম হচ্ছে জামাতে ইসলামী। নামটা জামাতে ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি নয়, ভালো করে শুনে রাখি। আর আমার আটটি বক্তব্য এটাই প্রমাণ করেছি যে নাম জামাতে ইসলামী, কিন্তু ইসলামের প্রতিনিধি জামাতে ইসলামী নয়, ভালো করে নাম হচ্ছে ইখওয়ান মুসলিমিন, কিন্তু মুসলিমদের ব্রাদার নয়, ইখওয়ান মুসলিমিন নয়, জি ব্রাদারহুড, হ্যাঁ ইসলামিক ব্রাদারহুড নয়, বা মুসলিম ব্রাদারহুড নয়। একে আল্লামা আলবানী রহমতুল্লাহ ইখওয়ান মুফলিসিন বলতেন। মুফলিস মানে সর্বহারা। আর তাদের নাম মানে মুফলিসের সর্বহারা হাদিস আছে না? কেমত দিনে পাহাড় দুনিয়া থেকে পাহাড়ের মতো নেকি নিয়ে গেছে, কিন্তু মানুষের হক নষ্ট করেছে, গাল দিয়েছে, খুন করেছে, বেমানি করেছে, আত্মসাত করেছে ইত্যাদি, আর তারপরে নেকি দিয়ে পরিশোধ করতে করতে করতে পাহাড়ের সমান নেকি সব শেষ। ওকে কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তো আল্লামা আল-বানি রাহমাহুল্লাহ পৃথিবীর বিংশ শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস, এক নম্বর মুহাদ্দিস। তিনি বলেছেন যে এই ইরফান মুসলিমের জামাতটি হচ্ছে মূলত এর নাম হচ্ছে ইরফান মুফলিসিন, সর্বহার দল। মুফলিস মানে হচ্ছে নিঃস্ব, আর একটি অর্থ সর্বহার মানে নিঃস্ব, যা কিছু নেই, নিঃস্ব দল, যাদের কাছে কোরআন সুন্নার কোন জ্ঞান নেই, তৌহিদের জ্ঞান নেই, তৌহিদের বাস্তবায়ন নেই, সুন্নতের জ্ঞান নেই, শহীদ জয়ফের জ্ঞান নেই, বরং শহীদ জয়ফের মাপকাঠি মানদণ্ড যে মহাদেশের গ্রামদের কাছে রয়েছে সেটা মোটেই মওদুদী মানেন না, এবং মওদুদী জামাতও মানেন না, আর ইখওয়ান মুসলিমিন মানে না। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি মওদুদীর কিতাব থেকে। সে বলছে মহাদেশের হাদিস সহি বললে সহি হবে না, আর হাদিস জয়ী বললে জয়ী হবে না। মওদুদীর কথা সার কথা হচ্ছে যে আমার জৌকে, তার উর্দু ভাষাতে যে কিতাব লিখেছে তার জৌক, জৌক মানে হচ্ছে কি নিজের স্বাদ, আমাকে যেটা সহি লাগে সেটাই সহি, আর যেটা জৈব লাগে সেটাই। এই হচ্ছে কুপ্রবৃত্তির অর্জন, কারণ তাদের কাছে তো দিনের মৌলিক জ্ঞান ছিল না, যার ফলে নিজে বিভ্রান্ত হয়েছে দয়ালগুন এবং অন্যদেরকে বিভ্রান্ত করেছে মোদী। আর আরেকজন বড় মহাদ্দেস এমানি ছিলেন, তার ইউক্তি এটি, আল্লামা মহাদ্দেস মুকবিল বিন হাদি আল-ওয়ালি বলতেন তিনি যে এই জামাত হচ্ছে ইখওয়ান মুফসিদিন। হ্যাঁ, ইখওয়ান মুসলিমিন না, ইখওয়ান মুফলিসিন শুনলেন আল্লামা কথা, আর ইখওয়ানুল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারী জামাত, বিশৃঙ্খলাকারী জামাত ইখওয়ান মুফসিদিন। আর আজকে সারা তিনি ফসাদ সৃষ্টি করছে বর্তমান পরিস্থিতিতে। আগে থেকে এর ইতিহাস, আমি যখন দুবাই গেছিলাম আর দুবাইতে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল, সেখানে জামিয়াত উদ্দারিল বের রয়েছে, খুব মানে প্রসিদ্ধ সংস্থা, আর সেখানকার প্রোগ্রামটি মাশাআল্লাহ আসর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত চলেছিল, 5 ঘন্টার প্রোগ্রাম, আমার লাইফে খুব কমই হয়েছে 4-5 ঘন্টার প্রোগ্রাম। তো সেই অনুষ্ঠানের সমাপ্তিতে যে চেয়ারম্যান যে ওখানকার, তিনি এসেছিলেন মুরব্বী মানুষ, তিনি বলেছিলেন যে আজকে থেকে 20 বছর আমি আগে বলেছি এই যে জামাতুল মুসলিমিন আর এই মওদুদীর জামাতকে নিষিদ্ধ ঘোষণা করতে, কারণ এরা মুসলিম দেশগুলিতে ফাসাদ সৃষ্টি করে রেখেছে। আরব বসন্তের কথা শুনেছেন এই কয়েক বছর আগে, যে আরব বসন্ত অনেকে এই টার্মটা বুঝে না, কিন্তু আরব বসন্ত মানে বিভিন্ন দেশে যেমন মেসরে আরব বসন্তের মাধ্যমে মানে জনগণকে আন্দোলনমুখী এমন করলো যে হোসনে মুবারককে সেখান থেকে নামাল, আর নামিয়ে মুরসি গেল, কিন্তু সেও টিকতে পারলো না, আর টিকতে দিবে না কিন্তু কবির শক্তি, এদেরকে নিয়ে খেলা করে, ইখওয়ানিয়া জামাতিদেরকে নিয়ে কাফের শক্তিগুলি খেলা করে, কিন্তু এদেরকেও গদিতে টিকতে দেবে না, এটাও ভালো করে মনে রাখে। এটা হচ্ছে ইতিহাস। তারপরে মুরসির পরিণাম তো দেখলেন, আর তারপরে তখন হ্যাঁ যে সিসি আসে। তো কথা হচ্ছে যে এই আরব বসন্ততে উদ্দেশ্য ছিল আরব দেশগুলিতে যতগুলি শাসক ক্ষমতা আছে সবগুলির ক্ষমতার অবসান ঘটানো, আর এলাকার ভৌগোলিক অবস্থাকে পরিবর্তন করে দেওয়া, আর এলাকায় যাতে করে শিয়া আধিপত্য কায়েম হয়, শিয়াদের শিয়া ধর্মের প্রচার প্রসার হয়। এই জন্য দেখছেন যে লেবানন শিয়াদের হাতে গেল, হিজবুল্লাহ এর হাতে গেল, ইরাক ষড়যন্ত্র করে সাদ্দামকে মেরে দিয়ে কি করল শিয়াদের হাতে তুলে দেওয়া হল, বাহরাইনে তো মানে এমন হয়েছিল যে শিয়াদেরকে দিয়েই দিবে, বাহরাইন চলে যাবে হাত ছাড়বে, আল্লাহ হেফাজত করেছেন বলে আলহামদুলিল্লাহ। আর তারপরে তাদের অসৎ উদ্দেশ্য ছিল সৌদি আরব এর উপর হানা দেওয়া, আল্লাহ যেন তাদের অসৎ উদ্দেশ্যে তাদেরকে যেন ব্যর্থ করেন, এবং কখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের অসৎ আশা যেন পূরণ না করেন, তাদেরকে লাঞ্ছিত করেন, আর লাঞ্ছিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই সব ফিতনা ফাসাদের জন্য এই দলের নাম হচ্ছে ইখওয়ানুল মুফসিদিন। ভারত মহাদেশে এই দলের নাম তো বললাম, তাই না? এখন এই দুটো দল, হ্যাঁ, জামাতে ইসলামী ভারত মহাদেশের, তার প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, আর আরব দেশে হাসানুল বান্না, সৈয়দ কুতুব, আর তারপরে আরো তার সাথে শীর্ষস্থানে বড় বড় নেতারা রয়েছে মিশরের, আর সিরিয়ার ইত্যাদি সব দেশে। এই দুটো দল নাম দুটো হইল, এই দুটো দল ঠিক ওই রকমই যেমন একটি মুদ্রার এপিটার উপিট, কোন পার্থক্য নেই। সুতরাং ইখওয়ানিদের সম্পর্কে যে আলোচনাগুলি আজকে হবে সেগুলি সেম একেবারে জামাত ইসলামী সম্পর্কে আলোচনা। মুদ্রা ভালো ভাষাতে বললে কি বলা হয়, মুদ্রা এপিট আর উপিট, আর একটা খারাপ ভাষা, একটা অভদ্র ভাষায় বলে যে পায়খানার এপিট আর উপিট, উপর আর নিচে। তো আজকের খুতবায় প্রথম আমাদের সম্মানিত শেখ, তিনি এই ইখওয়ান মুসলিমিনদের অনিষ্ট সম্পর্কে আলোচনা করেছেন, আর তারপরে সতর্ক করেছেন, আর তারপর হাইয়া থেকে বারে আলমার যে বিবৃতি এসেছে, ঘোষণা এসেছে যে জামাতুল ইখওয়ান মুসলিমের থেকে সতর্ক সাবধান হবেন, এবং এটি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জামাত, এবং এটি জামাতুল ইরহাবিয়্যা, সন্ত্রাসী জামাত, সন্ত্রাস সৃষ্টিকারী জামাত। যতগুলি সন্ত্রাসী দল পয়দা হয়েছে এদের গর্ব থেকে, এই জামাতের, এই জামাত ইখওয়ান মুসলিমের আর জামাত গর্ব থেকে পয়দা হয়েছে। সংক্ষেপ কথা, এই জামাতের ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামীর গর্ব থেকে, পেট থেকে পয়দা হয়েছে। এই জামাত থেকে জামাতুত তাকফির আল হিজরা পয়দা হয়েছে আরব দেশগুলিতে, মানে ঢালাহারে শাসকদেরকে, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে, আর যারা আদালতে চাকরি করে, যারা প্রশাসনে চাকরি করে, হ্যাঁ, সবকে কি করতে হবে, ডিফেন্সে যারা চাকরি করে সবকে, এরা কি তাগুর, তাগুর সরকার, আর এরা হচ্ছে কি কাফের। এই জামাতের নাম হচ্ছে জামাতুত তাকফির। যখন মুসলিমদের উপর, মুসলিম শাসকদের উপর এই ফতোয়াবাজি, ফতোয়াবাজি করে না দেশে জামাত ইসলামের, করে না তাগুত সরকার, তাগুত সরকার, আরে তাগুত তো বাংলাদেশ আর ওই পাকিস্তান তো বলবে, ওই সব সরকারকে সৌদি আরবে তাগুত বলতে চাটাই জামাত ইসলামী, তাগুত সরকার, এদের কাছে সব মুসলিম শাসকরা তাগুত, ফেরেস্তা এই ফাসাদ সৃষ্টিকারীরা শুধু। তো এই হায়াতে কেবার লর্মা বলেছেন যে এই জামাত হচ্ছে জামাতুন ইরহাবিয়্যাত, এই জামাত হচ্ছে সন্ত্রাসী জামাত। জামাতুত তাকফির আল হিজরা, তাদের কাজ হল ঢালাহালে কাফল বলা, কাবিরা গুনাহ যদি করে, পাপমুক্ত কি আছে, জনগণ পাপমুক্ত আছে, জনগণ যেন পাপি, তখন জনগণের শাসকদের মধ্যে পাপ আছে, হ্যাঁ, কেউ ফেরেস্তা না। আপনার জনগণ যারা ভোট দিচ্ছে, যেসব দেশে ভোট হয়েছে, ভোটাররা যেমন পাপি, বহু কাবিরা গুনাহতে জড়িয়ে আছে, তো যারা ভোট দিচ্ছে আপনাকে তার সাথে, তারাও বিভিন্ন কাবিরা গুনাহতে জড়িয়ে আছে, একই অবস্থা, নাগাজ থেকে নেমে আসছে। তো ইরহাবি জামাত এ হচ্ছে সন্ত্রাসী জামাত, জামাতুল ইখওয়ান মুসলিমিন, জি, জামাতুত তাকফির আল হিজরা। যখন কাফের হয়ে গেছে তাহলে কি করতে হবে, হিজরত করতে হবে, এরা হিজরত করে, ওই যে ফ্রান্সে খোমেনি হিজরত করল, পশ্চিমা দেশে লুকিয়ে থাকে, সৌদি আরব থেকে যতগুলি খারিজি বেরিয়ে পালিয়েছে সবগুলি, কেউ যে ইংল্যান্ডের, হ্যাঁ, রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, কি আর কোন দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে আছে, আর সেখান থেকে ষড়যন্ত্র করছে, এ হল জামাতুত তাকফির আল হিজরা, ওই, হ্যাঁ, হিজরত করা, হিজরত করে চলে গেল আফগানিস্তানে, হ্যাঁ, বন জঙ্গলে পাহাড়ি, হ্যাঁ, ওখান থেকে বলছে বিনা শাসককে জেহাদ করছে, কোন সফলতা দেখতে পেয়েছে, আপোষে মারামারি ছাড়া, মুসলিম মুসলিমকে খুন করা ছাড়া, আল্লাহ বলে, বরং কাফেরদের অস্ত্র হিসেবে ব্যবহার হওয়া। আর এই জামাত এই কয়েক বছরের মধ্যে জঙ্গি যেসব জামাত পয়দা করেছে, সংগঠন পয়দা করেছে, তার একটি হচ্ছে আল কায়দা, নাম তো শুনেছেন, আর একটি জামাত তারপরে যেটা পয়দা হলো সেটা হচ্ছে দায়েশ, আরবিতে দায়েশ, আর ইংরেজিতে হচ্ছে আইএস, আইএস, হ্যাঁ, ইসলামিক ইনস্টিটিউট, হ্যাঁ, ইরাক এন্ড সিরিয়া ইসলামিক ইনস্টিটিউট, ইরাক সিরিয়া তারা ইসলামিক ইনস্টিটিউট বলতে দায়েশ, দায়েশ সংক্ষেপে অদ্দৌলা ইসলামিয়া সিরিয়া ওল ইরাক, এগুলোতে তারা কি করবে, ইসলামিক স্টেট পয়দা করবে। এদের কে তৈরি করেছে, পৃষ্ঠপোষকতা বাইরের কাফের শক্তি, আর এরা কে আহার দিয়েছে, ধর্মীয় বিভ্রান্তিকর আহার দিয়েছে এই ইখওয়ান মুসলিমিনের ব্রাদারহুড অর্জন করেছে। তো দায়েশ আইএসআইএস আর আল কায়দা সবগুলি পয়দা হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, বাংলা ভাই আর ওই হ্যাঁ আব্দুর রহমানের দলের নাম কি ছিল, হিজবুল না না আরেকটা ছিল জিএমবি, সংক্ষেপে জিএমবি, এদের আপনি আপনি যদি ব্যাকগ্রাউন্ড পড়ে দেখেন এরা সব জামাত ইসলামী সদস্য ছিল, জামাত ইসলামী প্রভাবিত ছিল, জামাত ইসলামের বই পুস্তক পড়েছে, যে ওখান থেকে মগজ ধলাই করে জন্ম নিয়েছে আহলে হাদিস ধরে, কিন্তু মগজ ধরে করে লাখ লাখ আহলে হাদিসকে জামাতি বানিয়ে দিয়েছিল। আর বিশেষ করে এই ক্ষেত্রে বক্তব্যের ময়দানে বিভ্রান্তির শিকার হয়েছে মাওলানা সাঈদের বক্তব্য শুনে। এই রহস্যটা একটু উদ্ঘাটন করেন কথা, যদিও আসল যে খুতবা নিয়ে আলোচনা করবো সেটি এখন আসতে পারিনি, কিন্তু এগুলো বিষয়ে জানা জরুরি, এগুলো বিষয়ে জানা জরুরি আপনার। যে মাওলানা মওদুদী জন্ম নিলেন এবং জামাতের প্রতিষ্ঠা করলেন ভারতে, হিজরত করে মাওলানা মওদুদীর আসল জায়গা হচ্ছে পাকিস্তান চলে গেলেন, হ্যাঁ তাহলে হয় জামাত ইসলামের শক্তিশালী থাকতো ভারতে, বলেন ভারত তো অমুসলিম মেজরিটি দেশ, তো পাকিস্তানে একটা দুটা সিট পেয়েছে ইলেকশন আসার পর, আর তারপরে তখন একবারে সর্বহারা হয়ে গেছে, মুফলিস তো মুফলিস কিছুই পায়নি, পায়ের দলের মাটি নেই কিছুই পায়নি সেখানে। পাকিস্তানে জামাত ইসলামী এত শক্তিশালী না যত শক্তিশালী বাংলাদেশে, কেন এই রহস্য আমি উদ্ঘাটন করেছি। এই জামাত মাওলানা মওদুদীর প্রতিষ্ঠা করা হইলেও এই জামাতকে আহার জুগিয়েছে মাওলানা আদিল হোসেন সাঈদের বক্তব্য, জাতি আবেগী, হ্যাঁ ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, আর ইসলামী আইনের বাস্তবায়ন হয়ে যাবে, আর আমরা ভালো মানুষের ক্ষমতে আসবো, এর চেয়ে তো ভালো কথা আর কি হইতে পারে। কথা তো খুব সুন্দর, যার ফলে বাঙালি জাতি জামাত ইসলামীতে সবচেয়ে বেশি শক্তিশালী। এক সময় কতটা সিট পেয়েছিল তারা জানা আছে? 18টা সিট পেয়েছিল, 3টা মন্ত্রী হয়েছে জানা আছে, তিনটা মন্ত্রী কিছু জায়গা হয়েছে 18টা সিট পাওয়া। আর এরা আহলাদিস এলাকা গুলিতে জিততে পেরেছে বেশিরভাগ, বেশিরভাগ তাদের এলাকায় ছিল যে 18টা সিট, সবগুলি প্রায় আহলাদিস এলাকা উত্তরবঙ্গে ছিল। কারণটা কি, কারণ আহলাদিসরা মনে করে আমরা তো কোরআন হাদিস আকীদা ঠিক আছে, আর তারপরে যদি ক্ষমতাটা পেয়ে যায় এই থিওরি মাওলানা মওদুদীর থিওরিতে, তাহলে তো খুব ভালোই কথা হয়ে গেল। এই সবগুলি জামাতি হয়ে গেল আহলাদিস জামাতি, আহলাদিস জামাতি, আহলাদিস কখনো জামাতি হতে পারবে না, তাহলে আহলাদিসের খরচ থেকে বেরিয়ে চলে গেছে তারপরে জামাতি হয়েছে। ওই রকম ছিল বাংলা ভাই আব্দুর রহমান জিএমবি এবং এদের অনুসারী যতগুলি ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জঙ্গিগুলো ধরা খেয়েছে, আল্লাহ তাদের যদি ভুল করে, কারণ এরা আপনার ভালো মানুষদের জন্য অশান্তি সৃষ্টি করে রেখেছে, দেশে এবং অশান্তি সৃষ্টি করে। তো এই ইখওয়ান মুসলিমিন আর জামাত ইসলামী থেকে যতগুলি জঙ্গি সংগঠন সবগুলির কিন্তু জন্ম, এটা ভালো করে জেনে রাখতে হবে। এই গুরুত্বপূর্ণ কথাগুলির পরে শুরু করছি আমাদের শেখের খুতবাতে যে আয়াতগুলি নিয়ে শুরু করেছিলেন, সুরে আনআমের আয়াত নম্বর 159। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন এই আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দীনকে বিভক্ত করেছে, ছিন্ন ভিন্ন করেছে। এই জন্য একটু আগে বললাম যে ধর্মীয় দ্বন্দ্বটা দুনিয়ার দ্বন্দ্বের চাইতে মারাত্মক, কিন্তু দুনিয়ার দ্বন্দ্ব যদি খাওয়া দাওয়া নিয়ে থাকে, ভাইয়ের ভাই বা জমি জায়গা নিয়ে থাকে, টাকা পয়সা নিয়ে থাকে, হালকা মিটা সহজ, কিন্তু ধর্মীয় দ্বন্দ্ব মিটানো অত সহজ না যতক্ষণ পর্যন্ত সহি দিনে না আসবে। এই জন্য সহি আকিদায় আসলেই কিন্তু সৌদি আরবকে ভালোবাসে, সহি আকিদায় আসলেই কিন্তু আমাদের মতো দায়ীদেরকে ভালোবাসে, আর না হইলে ও যতগুলি তরিকতলা আছে সে আপনার এই হনি জামাতি হোক অথবা তবলিগ হোক অথবা বেরেলভি হোক, আর যতগুলি গুমরাগ আছে সবগুলি আমাদের বিরুদ্ধে এক, কিন্তু গালি সবগুলি দিচ্ছে একসাথে, দিচ্ছে না দিচ্ছে না, তো যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে ওয়াকানু শিয়ান, তারা নিজেরাও টুকরো টুকরো হয়ে গেছে। যারা দিনের বিভক্তি সৃষ্টি করে তারা নিজেরাও ভালো অবস্থা থাকে, তারা টুকরো টুকরো হয়ে যায়। তোমার তাদের সাথে কোন সম্পর্ক নেই। আল্লাহ আল্লাহ কি বলছেন, লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে তোমার কোন যোগাযোগ নেই, তাদের দরবারে না তুমি। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহদের ছেড়ে দাও, যারা দিনকে বিভক্ত করে ফেলেছে। আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দিবেন তাদের কি তো কর্ম সম্পর্কে যা কিছু করেছে। এটি হচ্ছে আমার সোজা পথ, ওয়ান্না হাজা সেরাতি, আল্লাহ প্রদত্ত পথ হচ্ছে এই পথ, সেটি হচ্ছে ওহির পথ। প্রত্যেক ক্ষেত্রে ফিতনা ফাসাদ থেকে আর এই দল উপদলের ফিতনা থেকে যদি বাঁচতে চান তাহলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে নেবেন, ওয়াহিকে আঁকড়ে ধরে নেবেন, দলিল তলাশ করেন, ব্যক্তির পিছনে ছুটিয়েন না, দলের পিছনে ছুটিয়েন না, কোন ব্যক্তির অন্ধ হবেন না, আমার না কারণ যাচাই করেন, যাচাই করতে মানে এতটা যোগ্যতা হাসিল করেন যে আমি যাচাই করতে পারব যে এটা ভালো না মন্দ, এতটা অন্তত এলেম শিখতে হবে গরজ করে দিন সম্পর্কে। এটি হচ্ছে আমার সরল পথ, সত্যবহ, সুতরাং সেই পথের অনুসরণ করো। অনেকগুলি পথ আছে, একটা রাজপথ হাইওয়ে, আর ডানে বামে অনেক রাস্তা বেরিয়ে যাচ্ছে, যাচ্ছেন না মক্কা দিয়ে যখন যাচ্ছেন দেখছেন ডানে বামে আর কোন দিকে যাবো রে, এদিকে মেলাগুলো রাস্তা বেরোলো, এদিকে বেরোলো, হ্যাঁ না এদিক সেদিক যায় না, আপনাকে বলে দেওয়া হয়েছে এই সোজা রাস্তা হাইওয়ে ধরলে তো ধরলে চোখ বন্ধ করে হাইওয়ে চলতে, তাহলে মক্কা বুঝে যাবে। এটা হচ্ছে সিরাত মুস্তাকিম দিন ইসলামের। বহু রাস্তাগুলি যে রয়েছে ছোটখাটো সেগুলির অনুসরণ করিও না, ফাতাফাররাক বিকুম আন সাবিলিহি, না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবেন। এদিক ওদিক যদি ডানে বামে রাস্তা ধরে নেন তার গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারবেন, কারণ সরল পথে আপনাকে রাজপথে চলতে বলা হয়েছে। যালিকুম ওয়াসাকুম বিহি, এই উপদেশ আল্লাহ তোমাদেরকে স্বয়ং দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সংযত জীবন যাপন করতে পারো, পাপ মুক্ত থাকতে পারো, গুমরাহী মুক্ত থাকতে পারো। এই দুটো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিচ্ছিন্নতা থেকে সতর্ক সাবধান করেছেন এবং সরল পথ সিরাত মুস্তাকিমের অনুসরণ করতে বলেছেন। আর যেসব রাস্তাগুলি হক থেকে সত্য থেকে বিভ্রান্ত করে নিয়ে যায় সেসব রাস্তা থেকে সতর্ক সাবধান করেছেন। সুতরাং এমন একটি দল, যেই জামাত যেই দল তাগুত তাগুত বলে ফতোয়া দিয়ে থাকে কথায় কথায়, তাগুত এরা তাগুতের পাচাটা গোলাম, আরে আমরা কোরআন হাদিসের কথা বললে তাগুতের পাচাটা গোলাম হয়ে যায়, আর শিয়াদের ভালোবাসাতে গদগদ করছে তারা সাহাবাই কেরামদের দুশ্মন, নবীর বিবিগণের দুশ্মন, হ্যাঁ ইরানের সাথে তাদের ভালোবাসা শেষ নাই, তারপরও তারা হচ্ছে খাঁটি মুসলিম। আর আমার কোরআনে হাদিসের কথা যদি বলি তৌহিদ সুন্নতের দিকে বাকি, ইহুদিদের দালাল, সরকারের রিয়াল খোর ডলার খোর আর গোলাম, আউযুবিল্লাহ, মানুষ তাহলে গিয়ে দেখছে যে মেজরিটিটাকে গাল দিচ্ছে, তাহলে এদের খারাপ হবে না, আরে মেজরিটি তো জাহান্নামে যাবে, 999টা জাহান্নামে যাবে, হাজার মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহ বলল একটা জান্নাত পড়ো, বাকি আখরেজ পাস আন্নার, জাহান্নামীদেরকে বের করো, আল্লাহ কয়টা বের করবো যে হাজারে 999টা জাহান্নামে বের করবো। কোরআন থেকে কথাই বলেছে আকসারুম ফাসিকুন, অধিকাংশ কাফের হবে, অধিকাংশ ফাসিক হবে, অধিকাংশ পাপিষ্ট হবে, সে কথা নেই, অধিকাংশ নির্বল হবে, আকসারুম লা ইয়াকিলুন, মূর্খ হবে। আর পক্ষান্তরে আরেকটা সাইড যদি দেখেন যে এরা মুসলিম সরকারগুলোকে এবং মুসলিম সরকারের আমলাগুলিকে তাগুত তাগুত তাগুত তাগুতি তাগুতি আইন তাগুতি আইন করে, কিন্তু আব্রাহাম লিঙ্কনের তাগুতি আইন নিয়ে সে তারা নিজেদের ঘরে ঘরে প্রতিষ্ঠা করে এবং সেই গণতন্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা যাওয়া সম্ভব। গণতন্ত্র মৌলানা মওদুদীর কাছে যতদিন তিনি ভারতে ছিলেন, পাকিস্তানে আসেন 47 রাগ পর্যন্ত কুফরি মতবাদ ছিল, বই, পুরো বই মোটা মোটা বই লিখেছে, আমি তার বই পড়েছি, তার কাছ থেকে শুনে কথা বলি না। জমহুরিয়া ডেমোক্রেসি কুফুর হ্যায় কুফুর হ্যায় কুফুর হ্যায় এই ফতোয়া ছিল। আর যেমনই হিজরত করে আসলেন হ্যাঁ পাকিস্তানে, এসে দেখলেন যে মোহাম্মদ আলী জিন্নাহ কিছুদিন থাকলো, তারপরে তার মেয়ে মহিলা ফাতেমা জিন্নাহ যখন ইলেকশনে দাঁড়াইলো তখন ইলেকশনে সাপোর্ট করে দিল আর বললো যে এখন গণতন্ত্র ইসলাম, ইসলাম কায়েম করলে, দিন কায়েম করলে, একামতে দিন করলে, দিনে এলাহি কায়েম করলে কি করতে হবে, এই গণতন্ত্রে আসতে হবে। ভারতের কুফুরিটা পাকিস্তানে হিজরত করতে করতে কি হয়ে গেল, ইসলাম হয়ে গেল, বুঝতে পারছেন না? এই এখন এই যে জামাতের কথা বলা হচ্ছে, এই জামাতের মধ্যে কবর পূজা তেমন কোন অপরাধ নয়, কবর পূজা তেমন কোন অপরাধ নয়। মাওলানা মওদুদকে জিজ্ঞাসা করা হয়েছে কবর পূজা সম্পর্কে, বলছে অন্ধকারে অন্ধকারে যেন সে রয়েছে, মানে কুফুরি বলেনি, শির বলেনি কবর পূজা। এই জন্য এই যে মাজার পূজারীকে সাথে বসতে দেখবে দেখ, কোন অসুবিধা নেই, তাদের সাথে ঐক্য করে নেবে কোরআন এবং হাদিসের অনুসারীদের বিরুদ্ধে, এবং তাদের কাছে ব্যক্তি পূজা এত বেশি, এত বেশি যে মাওলানা মওদুদি অথবা সৈয়দ কুতুব হাসানুল বান্না যা বলেছে ও ওহি আর ব্যাস, দলের নেতা যা বলেছে গোমরা করল মাওলানা মওদুদি। এত বড় কুফরকে আবরাহা লিঙ্কনের এই গণতন্ত্রকে জান্নাতি জাহান্নামী সমান, একটা ডোম চামা আর একটা আল্লামা দুজনের ভোর ভোর সমান, এটা যদি ইসলাম বলে তাহলে আপনি তার অন্ধ অনুকরণ করে আপনি ওই গণতন্ত্রের মাধ্যমে বলছে আমাদের নিয়ম তত সৎ আছে, আমরা ওই দিন কায়েম করবো তো ক্ষমতায় গেলি, আমরা পার্লামেন্টে গেলি তো ওখানে দিন কায়েম করব, তো দিন কায়েম করার জন্য একটু ইসলাম থেকে বেরিয়ে যাই নাকি, গণতন্ত্র কুফুরি মতবাদ। তো দিন কায়েম করার জন্য হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতার জন্য কিছু কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য ইলেকশন লড়তে হবে, কারণ এছাড়া আর কোন পথ পাচ্ছি না, যেমন গোলাম আজমি কথা বলেছে, তাহলে কেমন করে ক্ষমতায় যাবো আমরা, তাহলে কেমন করে ক্ষমতার পরিবর্তন ঘটাবো, আমি গোলাম আজমের কথা বলেছি, তাহলে এই ক্ষমতার পরিবর্তন ঘটানোর জন্য কিছুদিনের জন্য কুফুরি করে নি তো অসুবিধা নেই, আর তারপরে তখন টার্গেটটা তো ঠিক আছে। ইসলামী জ্ঞান সম্পর্কে কত একবার অধম থাকলে এইরকম কথা কেউ বলতে পারে আর এরকম ধ্যান ধারণা রাখতে পারে, গণতন্ত্র কুফর কুফর, মুসলিম কাফের সমান নাই, চোর ডাকা তার আল্লাহ আল্লাহ আল্লাহ সমান নাই, শয়তানের ওলি আর আল্লাহর ওলি সমান নাই, লায়স্তাবি আসাবুন্নার ওয়া আসাবুচ্চা, আলো অন্ধকার সমান নয়, দিন রাত সমান নয়, কোরআনে আল্লাহই কথা বলেছে সমস্ত কথা, সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নাই, এটাও করা কত সাংঘর্ষিক তাহলে এই বিষয়গুলি তাদের। এমন এক দল যেই দলাল যেই দল গুমরাহির ওপর প্রতিষ্ঠিত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর নেতাদের কথাদেরকে প্রাধান্য দিয়ে থাকে, তারা সুস্পষ্ট ওহির আলোতে নিজের জীবনকে আলোকিত করতে চায় না, তারা শহীদ দিনের কথা বলবে না এবং শহীদ দিনের দলিলে তারা পরোয়া করে না, এবং কোরআন সুন্নার মাপকাঠিতে তারা তাদের যে ধ্যান ধারণা ধর্মীয় ধ্যান ধারণা তাদের জামাতের সেগুলিকে ওজন করে না, উম্মতের ইজমার এবং উম্মতের ঐক্যমতের তাদের কাছে কোন গুরুত্ব নেই তাদের কাছে, এবং তাদের ইসলাম যেটি তাদের কাছে সেই ইসলামের উৎস ওহি নয়, বরং তাদের যে মুরব্বীরা তাদের এই দলের প্রতিষ্ঠাতা যে চিন্তা চেতনা ধর্মের নামে পেশ করেছে, ইসলামের যে ব্যাখ্যা করেছে সেটি হচ্ছে ব্যাখ্যা পলিটিক্যাল ব্যাখ্যা রাজনৈতিক ব্যাখ্যা। এমন একটি দল এই দলটি যেই দলের তৌহিদুল উলুহিয়া তৌহিদুল ইবাদাতেও গোলযোগ আছে, তৌহিদের খবর নেই তাদের, তাদের অধিকাংশই এই বিষয়ে মানে একবার এই বিষয়টিকে ইগনোর করে উপেক্ষা করে, আরে অসুবিধা নেই কবর মাজার পূজা করছে অসুবিধা নেই, মাওলানা মওদুদির অডিও ক্যাসেট আমার বাসাতে আছে আমার বাড়িতে দেশে, আর আমি নিজে সেটা বাজিয়ে সেই যুগে শুনেছি স্পষ্ট মোটামুটি শোনা যাচ্ছে, তাতে বলছে যে আলহামদুলিল্লাহ উর্দু ভাষা পেয়েছে আলহামদুলিল্লাহ মেরি জামাত মে দেওবন্দি ভি হ্যায় বেরেলভি ভি হ্যায় আহলেদিস দিয়ে ইয়া তাকে শিয়া দিয়ে, গর্ব করে বলছে যে আমার দলে শিয়া আছে, তার মানে শিয়া তুমি সাহাবায়ে কেরামকে গাল দাও, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি অসতী বলো, আবু বকর উমারকে তুমি তাগুত আর জিবত বলো, অসুবিধা নেই, কিন্তু আমাদের ভোটটা দিও আর আমাদেরকে ক্ষমতায় পাঠিয়ে দিও, পার্লামেন্টে পাঠিয়ে দিও, ব্যাস। আমাদের দিন ক্রাইমের যে থিওরি, এটাতে তুমি একমত পোষণ করো, বাকি তুমি মাজার পূজা করো, না হয় তুমি পীরের মুরিদ হও, আর বাস্তব সত্য কোন বিষয় নেই তাদের কাছে। তার আওয়াজে বলছি জি, তো এই হচ্ছে এই জামাত, যেই জামাতের দুটি উক্তি উল্লেখ করছে, এই জামাতে মুর্শিদ আম মিসরের ছিলেন ওমর তালমে সানি, ওমর তালমে সানি এরা হচ্ছে হাসান বান্নার ডান হাত বাম হাত, হ্যাঁ যেমন সৈয়দ কুতুব রয়েছে ওইরকম, উমর তালমে সানি তার শহীদুল মারিকা একটি কিতাব রয়েছে, বিভিন্ন কিতাবগুলি রয়েছে তাদের গুমরাহকারী কিতাব, সেসব কিতাবে একটি কিতাবে সে এই শির কুফর আর কবর মাজার পূজা সম্পর্কে কি বলছে শোনেন, বলছে বলছে যারা কেরামতে আউলিয়াতে বিশ্বাসী, শুধু তাই নয় কেরামতে আউলিয়ার নামে ওয়াল্লুজু এলাইফি কবরি, ওলি আউলিয়ার পবিত্র কবরে কবর মোবারকে গিয়ে শরণাপন্ন হয়, আশ্রয় নেই, আশ্রয় চাই, ছেলে চাই, রোগের আরোগ্য চাই, ভালো মুসিবত দূর করার দরখাস্ত করে, ওয়াদুয়া ফিহা এবং কবর আল্লাহর কাছে ওই মাজারে দোয়া করে, ইন্দা সাদায় বিপদ আপদের সময়, বলছে লা দায়া ইযাল লিতাশাদদ ফিন্নাকির, তাদের প্রতিবাদ করার কোন প্রয়োজন করে না, তাদের উপর আমাদের আপত্তি করার কোন প্রয়োজন করে না, ওরা করছে করতে দাও। এটা হল ইখওয়ানুল মুফসিদিনের আকীদা, তাহলে বুঝছেন। আর একটি উক্তি বলছেন ফামালানা ওয়ালিল হামলাতি আলা আউলিয়া আল্লাহ ওয়া যুওয়ারিহিম ওয়া দাইনা ইনদা কুবুরিহিম, বলছেন যে আল্লাহর ওলি আউলিয়া যারা রয়েছে এবং তাদের যারা জিয়ারত করে, যারা ওরুসে যায়, মাজারে যায়, ওয়া দাইনা ইনদা কুবুরিহিম, আর তাদের কবরের কাছে গিয়ে যারা দোয়া করে, হ্যাঁ ও কবরওয়ালার কাছে, তাদের উপর আমাদের আক্রমণ করার কি বা দরকার, তাদের উপর আক্রমণ করার কি দরকার, হ্যাঁ তাদের ভুল তুলে ধরার দরকার কি, করতে দাও দিনে ঠিক থাকে, আমাদের ক্ষমতায় পাঠিয়ে দাও। এদের কিতাবগুলিতে এই হচ্ছে অবস্থা তাদের, তৌহিদের শোচনীয় অবস্থা। তাদের আরেকজন নেতা মিশরের, সে বলছে যে যেই ব্যক্তি দোয়াতে ওসিলা ধরে দোয়া করবে, কোন ব্যক্তির ওসিলা, হে আল্লাহ তোমার নবী পাকের ওসিলায় আমার গোনাহ গাদা মাফ করে দাও, বলনা আমাদের দেশের বেদাতিরা, হ্যাঁ হে আল্লাহ বড় পীরের ওসিলাই, হ্যাঁ আমার গোনা খাতা মাফ করে দাও, হ্যাঁ আমার রোগ ভালো করে দাও, হে আল্লাহ খাজা বাবার ওসিলাই, আমার আল্লাহর কাছে চাইছে কিন্তু খাজা বাবার ওসিলাই, হ্যাঁ শাহজালাল ওসিলাই, শাহপুর ওসিলাই, বারো আউলিয়ার ওসিলাই, 360 আউলিয়ার ওসিলাই, এই করে দাও, বলছে কোনো অসুবিধা নেই। কি বলছে সন্দি, বলছি এটা হচ্ছে ফিকহি মাসলা, আকীদার মাসলা নয়, আউযুবিল্লাহ, বলছে ওসিলা যদি ধরে কাউকে, কোন ব্যক্তিকে, তো বলছে এটা আকীদার মাসলা নাই, বলছে যে এটা কোনো ব্যাপার নয়, অথচ দোয়া হচ্ছে ইবাদতের মূল, আর দোয়া হল ইবাদা, আর দোয়া মুখুল ইবাদা, তিরমিজির হাদিস যে দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, সেই মুসলিমের দোয়াই হচ্ছে ইবাদতের মূল, আর এই দোয়াতে কেউ যদি ওসিলা ধরে তো এটা আকীদার বিষয় নাই, বলছেন যে খেলাফান ফার ইয়ান, এটা হচ্ছে ফুরুর ইখতিলাফ, মাসলা মাসার ইখতিলাফ, যেমন রফায়দান করবো করবো না, আমি জোরে বলবো না, আসতে বলবো, বুকে হাত বাঁধবো না, একটু নিচে বাঁধবো না, ছাড়বো, যেমন এগুলো মাসলা, তেমন নাকি এটা মাসলা, এই হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের আকীদার জ্ঞান। অথচ বড় বড় আইম্মা কেরামরা কি বলেছে, আল্লামা আলবানীর উক্তি, সালিহুল ফাউজান আর তারপরে শেখ তোয়াইজিরি, তাদের উক্তি আপনাদের সামনে পেশ করছি, তারা বলছেন, আলবানী রহমাতুল্লাহ বলছেন, অমিন হুনায়াত বাইয়ান, সুস্পষ্ট হয়ে উঠে যে আন্না কওলা বাযি দোয়াতুল ইসলামিন, বেশ কিছু ইসলামিক দায়ী ইসলামের দিকে আহ্বানকারী রয়েছে, তা আর আল্লামা আলবানীর উদ্দেশ্য এর দ্বারা হচ্ছে ওই ইখওয়ান মুসলিমের দিকে উদ্দেশ্য করে বলা, তারা বলেছে ওয়াদুয়া ইযা কোরানা বিতাওয়াসসু ইলা আল্লাহ বি আহাদি মিন খালকিহি, দুয়াতে যদি আল্লাহর কোন সৃষ্টিকে ওসিলা বানানো হয়, খেলাফুন ফারঈউন ফি কাইফিয়াতি দুয়া, দুয়ার নিয়ম নীতি মালাতে এটি হচ্ছে ফিকহি ইখতিলাফ, শাখা প্রশাখার ইখতিলাফ, কোন আকীদার ইখতিলাফ, দ্বিমত নাই। ওয়ালাইসা মিন মাসাইলিল আকীদা, এটি আকীদার মাসালা নয়। আল্লামা আল-আলবানী রদ করে বলছেন যে ওয়ালাইসা সহিহা আলা ইতলাক, এই কথাটি তার মোটেই ঠিক নয়, এইভাবে বলা ঠিক নয়। কারণ লিমা আলেম আন্না ফিল ওয়াকে মা ইয়াশাদ বিআন্নাহু খিলাফুন জাওহারি, এই ওসিলা ধরাটি হচ্ছে মৌলিক ইখতিলাফ, আকীদার ইখতিলাফ। ইজ ফিহি শিরকুন সারিহুন, কারণ এতে স্পষ্ট শিরক রয়েছে বা শিরকের চোরা রাস্তা রয়েছে, হয় শিরকে পৌঁছে যায়, চাইতে চাইতে ওর কাছে যাওয়া শুরু করে কবরওয়ালার কাছে, আর না হলে এটা শিরকের চোরা রাস্তা। আজকে যে ওসিলা ধরছে যাকে, যে মাজারওয়ালাকে, যে কবরওয়ালাকে, কালকে ওরে পূজা করা শুরু করে, কারণ দিন সম্পর্কে তো অপর। তাদের হকের অসিলা, তাদের মর্যাদার অসিলা ধরা, ইউ তাবর আমরান মুমতাদান, এটি বিদাত, বিদাতি বিষয়। অসিলাতে মিন ওয়াসাইলিস শিরক, এবং এটি হচ্ছে শিরকের পথ। ওয়াল খিলাফু ফিহি ইউ তাবর খিলাফান ফি মাসাইলিল আকীদাতে, এই ইখতিলাফ, এই দ্বিমত হচ্ছে আকীদার দ্বিমত, লাফি মাসাইল ফুরু, এটি ফারঈ ফিকহি মাসলা নয়। এইরকম শেখ তোয়াজি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, ইন্না তাওয়াসুল বিল মাখলুক মারদুদুন, কোন সৃষ্টির ওসিলা ধারা হচ্ছে মারদুদ, বি মুজিব নুসুসিল ওয়াহী, ওহির দলিলের ভিত্তিতে। আর যেটি ওহির দলিল দ্বারা যেটি রিজেক্টেড, ফাল কাউল বি জাওয়াজি, সেটা কেউ যদি জায়েজ বলে, কাউলুন বাতিলুন, ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বাতিল, ইয়ামাসুল আকীদা, যেটা সহি আকীদাকে স্পর্শ করে, নষ্ট করে। ওয়ালাইসা মিন ক্রিমিনাল খিলাফিল ফুরু, এটি কোন ফিকহি মাসালার ইখতিলাফ নয়। এই জামাত হচ্ছে, যেই জামাত সম্পর্কে সৌদি আরবের ওলামাদের কথা যদি বলে, ওরে সৌদি আরবের তো সরকারের দালাল, বলছে না বলছে না, সৌদি আরব ওলামাদের কথা বলছি না, মিশরের সহি আকিদার বড় আলেম এবং মুহাদ্দিস আল্লামা আলবানীর কিছুদিন আগের, তার আগের যুগের তিনি মুহাদ্দিস ছিলেন, সেই মুহাদ্দিসের নাম হচ্ছে আল্লামা আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহ, তার যুগে সবচেয়ে বড় আলেম তিনি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এই আল্লামা আহমদ শাহকে রহমতুল্লাহ আলাই, যাদেরকে আলেমরা চিনে, যারা হাদিস চর্চা করে, কারণ হাদিস সহিহ যাইফের ক্ষেত্রে অনেক তার খেদমত রয়েছে, তিনি বলছেন এই ইখওয়ানুল মুসলিমিন সম্পর্কে, আল ইখওয়ানুল মুসলিমিন দাওয়াতুন ইজরামিয়াতুন হাদ্দামা ইউনফিকু আলাইহিল ইয়াহুদ ওয়াশশায়ুউন, এই মুসলিম মুসলিম ব্রাদারহুডের যে দাওয়াত, এটি হচ্ছে অপরাধমূলক দাওয়াত, ইজরামিয়া অপরাধমূলক দাওয়াত তাদের, হাদ্দামাত ধ্বংসাত্মক দাওয়াত তাদের এই কার্যক্রম, ইউনফিকু আলাইহিল ইয়াহুদ, তাদের খরচ খরচা দিয়ে থাকে ইহুদিরা, ওয়াশশায়ুউন এবং কমিউনিস্টরা। মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা বলেছেন না, চোখের সামনে দেখেছেন মিশরে তিনি, জি অনেকে অবাক হচ্ছেন, আরে কি রে এত শক্ত কথাবার্তা, অনেকে অবাক হবেন যে কেমন কথা, এই জামাত ইসলামী আর এই এখন মুসলিম সম্পর্কে এত শক্ত কথা শোনেন। এছাড়া তাদের অপরাধ, জি, মুসলিম দেশগুলিতে অশান্তি সৃষ্টি করা, মুসলিম দেশের ক্ষমতার অবসান ঘটিয়ে সেখানে শিয়াদেরকে শক্তিশালী করা, শিয়াদের সাথে আতার সমঝোতার মাধ্যমে নিজেরা ক্ষমতায় আসব এবং শিয়াদের হাতকে মজবুত করব, এদের সবসময় সহযোগিতা থেকেছে মাল মজুস মেহুকামে তিরা তেহরান, তেহরানের যে এই অগ্নি পূজক, এরা তো মূলত অগ্নি পূজক ছিল ইরানিরা, আর তার তার জন্যই উমার রাজি আল্লাহ সাথে সবচেয়ে বড় শত্রুতায় এই রাফেজি শিয়াদের, কেন যে উমার রাজি আল্লাহ খেলাফত আমলে এই ইরানের এই মজুসিদের পতন ঘটেছে এবং সেখানে ইসলাম আলহামদুলিল্লাহ সেখানে ইসলাম পৌঁছেছে, ইসলামের বিজয় হাসিল হয়েছে, যার ফলে তারা সবচেয়ে বড় শত্রু মনে করে উমার রাজি আল্লাহ তাআলা। ইরানের রাফেজি শিয়ারা তাদের পুকুরের নাম রাখে এই যে উমার, জানেন জি, অনেকেই আবেগী, ভালো ভালো কথায় ধোকা খেয়ে যায়, আর অনেকে তাদের বই পুস্তক পড়ে প্রভাবিত হয়েছে, আর কথাটা তো চমকের, আমরা এখন দুর্বল হয়ে মার খাচ্ছি, আমরা যদি ক্ষমতায় চলে যেতে পারি আর তারপরে দণ্ডবিধান যদি কায়েম হয়ে যায় কত না মজা লাগে, তো আমাকে মজা লাগছে আপনাদেরকে মজা লাগছে, কিন্তু রাস্তা কি এটা, হ্যাঁ, যে আপনি মুসলিম দেশগুলির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, আর আপনি ইহুদিদের অস্ত্র হিসেবে ব্যবহার হবেন, রাফেজি শিয়াদের অস্ত্র হিসেবে ব্যবহার হবেন, আর আপনার ভালোবাসা থাকবে রাফেজি শিয়াদের সাথে, ইরানের সাথে, কিভাবে? আর চারিদিক থেকে আপনি শিয়া রাজাতে ঘেরে নেই, আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশগুলিকে এই কাজে লেগে আছেন। এখন আর কথা লম্বা না করে হাইয়াতে ফেবার উলামার যে বিবৃতি রয়েছে সেই বিবৃতিটি আপনি আপনাদেরকে শোনাই, যদিও সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি সেই বিবৃতি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা এখন শোনাব। হায়াতে কিবার উলামা বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على عبده ورسوله وامينه على الوحي وصفوته من خلقه نبينا وامامنا سيدنا محمد بن عبد الله وعلى اله وصحبه ومن سلك السبيل واهتدى بهداه الى يوم الدين اما بعد فان الله تعالى امر بالاستماع على الحق ونهى عن التفرق والاختلاف الله প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের উপর একতা নির্দেশ দিয়েছেন এবং বিচ্ছিন্নতা এবং মতবিরোধ থেকে নিষেধ করেছেন। মহান আল্লাহ এই মর্মে ইরশাদ করেছেন যে দুটি আয়াত সূরা আনআমের 159 এবং সূরা আনআমের 153 শুরুতে যেহেতু আলোচনা করে দিয়েছি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম, আর বিস্তারিত বলে নিশ্চয় যারা দিনকে ছিন্ন ভিন্ন করেছে আর তারা নিজেরা টুকরো টুকরো হয়েছে, বা কানুশিলাস্তা মিনহুম ফিশাই, হে নবী তোমার তাদের সাথে কোনো সম্পর্ক নেই, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টি আল্লাহর জন্য ছেড়ে দাও, সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদেরকে ভালো করে জানিয়ে দিবেন যা করে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সরল পথের অনুসরণ করতে বলেছেন বান্দাদেরকে এবং বিভিন্ন ছোটখাটো রাস্তা, যেসব রাস্তাগুলি নতুন নতুন পথ মত বেরিয়েছে, এগুলো থেকে নিষেধ করেছেন, যেগুলি হক থেকে ফিরিয়ে দেই। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ান নাহাজ আসিরাত মুস্তাকিমা, এ হচ্ছে আমার সরল পথ, সেটির অনুসরণ করো, ওয়ালা তাতবসুল, বিভিন্ন রাস্তাগুলি অনুসরণ করিও না, হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে নিয়ে যাবে, এ হচ্ছে আল্লাহর উপদেশ যাতে করে তোমরা সংযত হতে পারো। ওয়াইন্নামা ইয়াকুনু ইত্তিবাউ সিরাতিল মুস্তাকিম ইত্তিসাম কিতাবিল্লাহ আযজা ওয়া সুন্নাতি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহর যে সোজা পথ আর সরল পথ, এই পথের অনুসরণ কখন হবে? আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরলে এবং রাসূলুল্লাহ সুন্নাহকে আঁকড়ে ধরলে। এই কথাই না বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরলে লাম তাযিল্লু, কখন পথভ্রষ্ট হবে? বলছেন যে সহিহ হাদিস প্রমাণ করে যে যেসব রাস্তাগুলি থেকে আল্লাহ নিষেধ করেছেন, যেই রাস্তাগুলি হক থেকে অন্যদিকে ফিরিয়ে দেয়, এই মর্মে একটি হাদিস আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে রয়েছে, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা লাইন টানলেন, দাগ টানলেন মাটিতে বেয়াদিহি, নিজের হাত দ্বারা, সুম্মা কালা, তারপরে বললেন, হাযা সাবিলুল্লাহ মুস্তাকিমান, এটি হচ্ছে আল্লাহর সোজা রাস্তা, সোজা হয়ে আছে এটা আল্লাহর সোজা রাস্তা, সুম্মা খাত্তা ইয়ামিনি ওয়া শিমালি, তারপরে ডান এবং বামে কয়েকটি লাইন টানলেন, দুটো এদিকে দুটো এদিকে, এরকম করে ডানে বামে রাস্তা গেছে কিছু, বললেন ওয়াহাদিহি সুবুল, এগুলি হচ্ছে বিভিন্ন পথ আর মত, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন, এই সবের যে কোনো রাস্তার মোড়ে শয়তান বসে আছে, ইয়াদু ওয়েলে এবং সেদিকে ডাকছে, আসো এদিকে আসো, চলে আসো এদিকে, এখন মুসলিমের তরিকে চলে আসো, জামাত ইসলামী মওদুদের তরিকে চলে আসো, দিন কায়েম হয়ে যাবে, দিন কায়েম তো তোমরা করছো না, ওই আপনাদের দিন কায়েমের ভূমিকা বলছে না, চলে আসো এদিকে চলে আসো। সুম্মা কারা, তারপরে এই আয়াত পাঠ করেছিলেন সূরায়ে আনআমের আয়াত নম্বর 153। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন এই আয়াতটি সম্পর্কে, ফাত্তাবিউহু, তোমরা এই সরল পথে অনুসরণ করো, ওয়ালা তাতবাসসুবুল ফাতাফাররাকু বিকা আন সাবিলিহি, বিভিন্ন রাস্তাগুলি যে ছোটখাটো সেগুলির অনুসরণ করো না, হলে ছিন্ন ভিন্ন হয়ে চলে যাও আল্লাহ রাস্তা থেকে। আর বলছেন ওয়াকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিদ্দিন, প্রতিষ্ঠা করো আর তাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না, দিন মানে ক্ষমতা, জামাত ইসলামের কাছে কি আর ইফানিদের কাছে দিন মানে ক্ষমতা, তো ক্ষমতায় যাও তাহলে দিন কায়েম, এইটাই ভুল ব্যাখ্যা, এইখানেই গোমরা করেছে, কিন্তু এটা বড় মজা লেগেছে আবেগীদেরকে, মূর্খদেরকে, যে নগদ নগদ পেয়ে যাবো দুনিয়াতেই ফলাফল, আর তাড়াতাড়ি পেয়ে যাব, আর আমরা যখন ক্ষমতায় চলে আসবো আমদ ভর্তি করবো, আর অন্যরা কেন আমদ ভর্তি করছে, আমরাই করবো। তো বলছেন বলছেন আমার আল্লাহ মেনিনাবিল জামাতে, মুমিনদেরকে আল্লাহ জামাতের নির্দেশ দিয়েছেন একসাথে থাকা, ও নাহামিখতলাফ আল ফুরকা, বিরোধ এবং বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন, ওয়া আখবার হাম, তাদেরকে জানিয়ে দিয়েছেন, আন্নাহু ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাহুম বিল মিরায় ওয়াল খুসুমাত ফি দীন, আল্লাহর দীন নিয়ে পূর্বের লোকেরা যখন ঝগড়া বিবাদ করেছে তখন তারা ধ্বংস হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে। দেখেন খ্রিস্টানদের মধ্যে হ্যাঁ তিনটি দল, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট আর তারপরে আরেকটি হচ্ছে অর্থোডক্স, আর তারপরে রসুল্লাহ সাহেব ভবিষ্যৎ আরো এই দলগুলি থেকে আরো বাচ্চা দিয়েছে, দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 ফিরকা 72 হয়েছে, ইহুদিরা 71 হয়েছে, আর এই উম্মত 73 হবে, সবগুলি জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। আসেন হাদিস, তো এই যে বিচ্ছিন্নতা এটা হচ্ছে সেসব বিজাতীদের অনুসরণ। কোরআন সুন্নাকে আঁকড়ে ধরাই হচ্ছে আল্লাহ সন্তুষ্টির রাস্তা এবং মুসলিম জাতির ঐক্যের বুনিয়াদ। কোরআন সুন্নার ভিত্তি, তাহলে ঐক্য ঐক্য ডাক দিলে হবে না। আমরা তৌহিদি জনতা অথচ শিল্পীদের বিবে আছেন, আমরা ঐক্যের ডাক দিচ্ছি, সবাই এক হয়ে যাও। কিসের বিরুদ্ধে আর কিসের ভিত্তিতে? আরে তৌহিদের ভিত্তিতে হবে, সুন্নার ভিত্তিতে হবে, কোরআন হাদিসকে আঁকড়ে ধরে সবাই কোরআন হাদিসকে ধরবো। বলছে আমরা আপন জায়গায় থাকবো আর তারপর ঐক্য হবে, কি করে আপন জায়গা থেকে অবস্থান চেঞ্জ করেন? আসেন যে দলিল ছাড়া চলবো না, এবং সমস্ত রকমের অনিষ্ট এবং ফিতনা থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে সকলে মজবুত করে ধারণ করো আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ওয়াল করো নিয়ামত আল্লাহ আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, যখন তোমরা পরস্পর শত্রু ছিলে, ফা আল্লাহ বাইনা কুলুবিকুম, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছিলেন, আর ইসলাম যখন মদিনা আসলো তারা ইসলাম গ্রহণ করলেন, এমন ভাই ভাই হয়ে গেলেন। আর এরা তো মদিনারই ভাই ভাই, তো হইল হইল, মক্কা থেকে এসেছে, তাদের চিনিও না জানি না মুহাজিরিন, তাদেরকে বাড়ি ঘর ছেড়ে দিল, তাদেরকে ধন সম্পদ অর্ধার্ধ করে ভাগ নিয়ে যাও তুমি, এমনকি এক সাহাবির দুই বিবি আছে, ভাই তুমি তো বিয়ে করতে পারছো না, গরিব তুমি, সর্বহারা নিঃস্ব হয়ে এসছো, আমার এক বিবিকে তালাক দিয়েছি, ঈদ পার হোক তুমি একটা নিয়ে নাও, আমার দুটোর পড়বার প্রয়োজন নাই। হ্যাঁ সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, আমার দরকার নেই, ওইটা দরকার নেই। আজকালকার মতো সুবিধাবাদী না যে কাজ তো হয়েছে, তাই না? তো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা ভাই ভাই হয়ে গেলে আল্লাহর নিয়ামতে তোমরা, এই তাওহীদের ভিত্তিতে সুন্নাহর ভিত্তিতে, মুহাজিরিন, আনসার, আওস, খাজরাজ, আবদুল্লাহ বিন সালাম ইহুদি, কিসের ভিত্তিতে সে এক হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? কিসের ভিত্তিতে? সালমান ফার্সি, পার্সিয়ান ওয়ানারো, বেলাল হাবশি হাবশা, কিসের ভিত্তিতে? তাওহীদ সুন্নাহর ভিত্তিতে, কোরআন হাদিস আঁকড়ে ধরার ভিত্তিতে, কোন দলের ভিত্তিতে নয় যে আমাদের এটা দল, আমাদের এটা দল, এই তরিকত, এই না না। আয়াতগুলি এবং এই যে সাহাবায়ে কেরামদের আসার আর হাদিস যা উল্লেখ করা হলো তা থেকে জানা গেল, আমি পড়ে পড়ে অর্থ করছি যাতে করে সহজে বোঝা সম্ভব হয়, আর তারপরে কেউ না বলতে পারে যে অর্থ করতে গিয়ে নিজের মতো করে বলেছে, এটাও তো বলতে পারে তার। সুতরাং এর দ্বারা স্পষ্ট হয়ে উঠল ফাওল আমিন হাজা, যে মুসলিম শাসকদের ক্ষেত্রে মুসলিম শাসকদের ক্ষেত্রে ঐক্যের ওপর যদি কোন রকমের কুপ্রভাব ফেলে কোনো কিছু, যেমন মিনবাসের সুবাহিন সংশয় সৃষ্টি করা, যেন এরা শাসন ক্ষমতার যোগ্যতা রাখে না, এদেরকে টেনে ফেলতে হবে, এদেরকে হটাইতে হবে, ওয়াফকার এবং এইরকম কোন চিন্তা চেতনা থিওরি, ও তাসিস ও জামাতিন, জাতা বাইআতিন ও তানজিম, অথবা এমন কোন সংগঠন তৈরি করা, প্রতিষ্ঠা করা, যে সংগঠনের লোকেরা, সদস্যরা তাদের ইমামের সাথে, আমিরে জামাতের সাথে, দলের নেতার সাথে বায়াত করে, ইখওয়ান মুসলিমের তরিকা এটাই ছিল, ব্রাদারহুডের তরিকা এটাই ছিল, যে যতগুলি ইখওয়ানি হবে, সদস্য হবে, তারা কি করবে, হ্যাঁ জামাতের যে নেতা হবে ইখওয়ানিদের তার হাতে বায়াত নেবে, শপথ, জান মাল সবকিছু কুরবানি জামাতের জন্য। এইরকমই জামাত ইসলামী তো ওই সিস্টেম রয়েছে, সাথী হওয়া, তারপরে কি হওয়া, রুকুন হওয়া, তারপরে স্টেজ বাই স্টেজ, যাতে বায়াত ও তানজিম, মুসলিম শাসকের বায়াত বাদ দিয়ে তাদের অন্য রকমের সাংগঠনিক বায়াত রয়েছে, তানজিম এবং তাদের এসব আপনার দলীয় কার্যক্রম রয়েছে, ওয়াকায়দা দল এছাড়া যে বিভিন্ন তাদের কার্যক্রমগুলি রয়েছে, ফাহুয়া মুহাররাম, এগুলি হারাম, বেদালালাতিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন ও হাদিসের দলিলের ভিত্তিতে, ওয়ফি তালিয়াতি হাযিহিল জামাত, আর এইসব জামাতের শীর্ষস্থানীয় জামাত, মুখ্য জামাত, আল্লাতি নুহাযিরু মিনহা, যেই জামাত থেকে, যে দল থেকে সতর্ক সাবধান করছি, সেই জামাত হচ্ছে জামাতুল ইখওয়ান আল মুসলিমিন, জামাতটি হচ্ছে ইখওয়ান আল মুসলিমিনের জামাত, ফাহিয়া জামাতুন মুনহারিফাতুন কায়িমাতুন আলা মুনাযিআতি উলাতিল আমরি ওয়াল খুরুজ আলাল হুকাম, ভালো করে শুনে রাখেন ভাষাটি, বলছে এই জামাতুল ইখওয়ান মুসলিমিন, এই জামাতটি এমন একটি জামাত মুনহারিফা, যে একটি বকর পথের পথি, গোমরা জামাত মুনহারিফ, আসল রাস্তা থেকে সরে যাওয়া জামাত, কায়েমাতুন আলা মুনাযাত ওয়ালাতিল আমরু, যারা মুসলিম শাসকদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চায়, ওয়াল খুরুজ আলাল হুকাম, এবং শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বেরিয়ে যাওয়ার জন্য, অভ্যুত্থানের জন্য, ইনকিলাব বিপ্লব ঘটানোর জন্য যারা অপপ্রয়াস চালায়, এই জন্যই ইরানি বিপ্লবকে আদর্শ মনে করে জামাতিরা, শুনেছেন তো বক্তাদের কাছ থেকে, তাদের শোনেননি, ইরানি বিপ্লব আমাদের জন্য আদর্শ, তাদের জন্য আদর্শ, ইরানের নারীরা রাস্তাঘাটে নেমে গেছে বিক্ষোভ এবং বিপ্লব নিয়ে আসার জন্য, এটি আমাদের বাংলাভাষী নারীদের জন্য আদর্শ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হেফাজত করে সব ফিতনা থেকে, ওয়া ইসারাতুল ফিতান ফি দাওয়াল, আর বিভিন্ন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এ হচ্ছে জামাতুল ইখওয়ান মুসলিমের কাজ যুগে যুগে, ওয়া যাযাতু তাআয়ুশ তাআয়ুশ ফিল ওয়াতানিল ওয়াহিদ, একই দেশে সবার সাথে মিলেমিশে বসবাস করার ক্ষেত্রে স্থিতিশীলতাকে নষ্ট করা এদের কাছে, ওয়া ওয়াসফুল মুজতামাআতুল ইসলামিয়া বিল জাহিলিয়া, এবং মুসলিম সমাজকে জাহিলি সমাজ বলা, সৈয়দ কুতুব তার কিতাবে যেখানে সেখানে বারবার করি, আজকাল মুসলিম মুসলিমরা জাহিলিয়াতের অন্ধকারে বিরাজ, জাহিলিয়াতের অন্ধকার, জাহিলিয়াতের যুগে রয়েছে, জাহিলিয়াত আম্মা, এবং মদুদির যে উপরে যে আলোচনা করেছি মদুদির কিতাবগুলি থেকে জামাতে ইসলামী, তাতে আমি যে জাহিলিয়াতকে তিন ভাগে ভাগ করে মুসলিম সমাজকে একবারে জাহিলিয়াতে ডুবে আছে, মদুদিরও থিওরি একই থিওরি দুজনেরই, শুধু ভাষা ভিন্ন আর দেশ শুধু ভিন্ন, বলছেন তারপরে অমরজো তাসিস হাজিহিল জামা, এই জামাত ইখওয়ান মুসলিম যখন থেকে স্থাপিত হয়েছে, লাম ইয়াযহার মিনহা আইনায়াতুন বিল আকীদাতিল ইসলামিয়া, তারা ইসলামী আকীদার কোন গুরুত্ব দেয়নি, মানুষের আকীদা সংশোধন করি, তাওহীদ সুন্নতের দাওয়াত দিই, শিরক বিদাত মুক্ত করি, মাজার পূজাকে কমাবার চেষ্টা করি, না না না, পীর পূজা কমাবার চেষ্টা করি, এগুলো চেষ্টা নেই, দু চারটি কথা এমনি বলে দিল, অনেকে বলে যে আমার এই কথাগুলো মিথ্যা, কারণ যখন আহলে হাদিস এলাকে বক্তব্য করতে আসে তখন বলে দেয় হ্যাঁ যে মাজার এসব শির, যেটা কথা বলেছে কিছুটা ভালো কথা বলেছে, তাতে বলে দেখো দেখো দেখো তাওহীদের কথা, এটাই যথেষ্ট, পক্ষান্তরে আর অন্য জায়গায় যে বলছেন দেশ হ্যাঁ 360 আউলিয়ার মাজার ধন্য অথবা 12 আউলিয়ার মাজার ধন্য, তো এটা কি শিরকে দিয়ে ডাকা হলো, মাজার পূজা দিয়ে ডাকা হলো না, আচ্ছা আর একটা বক্তব্য বলছেন যে আমরা সব পীরকে কিন্তু ভণ্ড বলছি না, খারাপ বলছি না, বলেছেন বলে নাই, হ্যাঁ বড় হকানি পীরও আছে, তাহলে তো রাস্তা রেখে দিলেন, এখন হকানি পীর কি আছে, যদি এসে দেওয়ান বাকি চাল ধরে বক্তা আপনি যে বলে দিয়েছেন যে ভণ্ড পীর, তো আমাকে ভণ্ড বললেন, বলছেন না না আপনি তো হকানি, কারণ আমি তো বলেছি যে পীরদের হকানি আছে, চরমনাই সারসিনা যদি এসে বলে হ্যাঁ আপনি তো পীরদেরকে আপনি বলেছেন যে ভণ্ড আছে, তো কি আমরা ভণ্ড বলবেন নাকি, না বলছেন না না আপনার তো হকানি, রাস্তা খোলা রেখেছে, বড় চালাক, রাজনীতি কেমন করে করতে হয় ভালো করেছে, কথা বুঝা গেছে, এগুলো তৌহিদ সুন্নতের দাওয়াত হইল না, জি তো এরা কখনো ইসলামী আকীদার উপর তেমন জোর দেয়নি, ওয়ালা বি উলুমিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর এলেমের উপর জোর দেয় নাই, যে বাস্তব সত্য, এই জন্য তাদের লিখনী আমি পড়েছি পত্র পত্রিকাতে নিজে পড়েছি যে বর্তমান যুগে বর্তমান মুসলিম বিশ্বে আলেমের দরকার নেই, ফাকির দরকার নেই, ইসলামী দার্শনিকের দরকার আছে, ইসলামী ফিলোসফার দরকার, দার্শনিক দরকার তাদের, জি হ্যাঁ যেমন মওদুদি দার্শনিক ছিল ওইরকম দার্শনিক দরকার, ওই আবার আলেম, এই জন্য জামাত ইসলামের কোন আলেম নেই, আবু বকর জাকারিয়া সাহেব আমাকে বলতেন কুয়েতে সফরে তারপর এখানে যে জামাতের মধ্যে কোন আলেম আছে নাকি, সত্যি যেগুলোকে আলেম বলছেন ওগুলো আলেমই না। জামাত ইসলামের যে কোন আলেম নেই, আরে দেওবন্দিদের মধ্যে ভালো ভালো আলেম পাবেন আপনি, কিন্তু জামাত ইসলামের কোন আলেম পাবেন না। যাদেরকে আলেম বলছেন এটা পাবলিক আলেম, জনগণ আলেম মনে করে, বাকপটু, সুন্দর সুন্দর কথা, চমৎকার কথা বলতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর এলেম আছে এমন কোন আলেম নেই, আর থাকবেও না, কারণ তাদের বৈরী তো রয়েছে হ্যাঁ এই কোরআন সুন্নাহর এলেমের সাথে। এই জামাতের ইখওয়ান মুসলিমিনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল ওসুল ইলা আল হুকম, ক্ষমতায় পৌঁছা, ক্ষমতায় পৌঁছিতে হবে যে ভাই হোক না কেন। ওয়ামিন সাম্মা কানা তারিফ হাজাহি জামাআ মালিয়ান বিশরুর আল ফিতান, এই যে ক্ষমতায় পৌঁছার তাগিদে এদের এই 80 বছর ইতিহাস দেখা যায় যে ভরপুর হয়ে রয়েছে অনিষ্ট এবং ফিতনা ফাসাদ। মিশরে যেগুলোকে ফাঁসিতে চড়ানো হয়েছে তাদের ইতিহাস আমি পড়ে দেখেছি, সুবহানাল্লাহ, তারা প্রত্যেকে কিন্তু সরকারের পতনের ষড়যন্ত্রে শরীর ছিল, আর তদন্ত যে হয়েছে যে এরা তো আমাদের পতন ঘটাচ্ছিল, তখন তাদেরকে সেখানকার শাসকরা ওইভাবে শাস্তি দিয়েছে, হ্যাঁ তাদেরকে বড় বড় শহীদের লকব দিয়ে রেখেছেন, আল্লাহ ভালো জানে কত বড় শহীদ হয়েছে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে কত লোকের রক্তপাত হইত যদি এইরকমের একটা ক্ষমতার পতন ঘটে এত সহজ নাকি। আপনি একটা পতন ঘটিয়ে দেখেন তো কত লোক হ্যাঁ হতাহত হয় জি, আর কত ফিতনা ফাসাদ, আর কত নিরাপত্তাহীনতা সেখানে বিরাজ করে, কোন নিরাপত্তা থাকবে না সেখানে, যেই শান্তিটাও পাচ্ছেন আপনি বাড়িতে ঘুমিয়ে আর রাস্তাঘাটে চলাফেরা করে সেটাও থাকবে না সেখানে, এত সহজ মনে করছেন। তো এদের ইতিহাস হচ্ছে ষড়যন্ত্রের ফিতনা ফাসাদের ইতিহাস। অমিন রাহেমিহা খারাজাত জামাতুন এর হাদিয়া মুতাতারিফা, যে কথাটি এর আগেও বলেছি, আর এর এই উদর থেকে, এই গর্ব থেকে, এই ইখওয়ান মুসলিমিনের আর জামাতুল মওদুদের গর্ব থেকে বেরিয়েছে জামাতুন ইরহাবিয়াতুন মুতাতারিফা, সন্ত্রাসী এবং চরমপন্থী সংগঠনগুলি, আইএসআইএস আর তারপরে আপনার আল কায়দা আর যতগুলি নাম যাই হোক না কেন, জঙ্গি যতগুলি সংগঠন রয়েছে যে তাদের পিছনে কিন্তু পৃষ্ঠপোষকতা এদের রয়েছে। আসাদ ফিল বেলাদ ওয়াল ইবাদ ফাসাদান, মুসলিম দেশগুলিতে এবং আল্লাহর বান্দা মুসলিম সমাজে এরা ফাসাদ সৃষ্টি করেছে, মিম্মা হুয়া মালুমুন ওয়া মুশাহাদ, যা সর্বজন বিদিত সবাই জানে এবং চোখে দেখতে পাচ্ছি, মিন জারায়মিল উনফি ওয়াল ইরহাব হাওলাল আলাম, যে বিশ্বে যে সন্ত্রাস সৃষ্টি করে রেখেছে এদের পিছনে যদি আপনি ভালো করে খতিয়ে দেখেন, তদন্ত করে দেখবেন, তো এই দলগুলি সেখানে রয়েছে, এই ইখওয়ান মুসলিমিন এবং তাদের মত দলগুলি। অমিমা তাকাদ্দামা, উপরে যেসব কথাগুলি আলোচনা হয়েছে তা দ্বারা সুস্পষ্ট হয়ে উঠেছে, হায়াতুল বারী উলামা সৌদি আরব বলছেন যে আন্না জামাত আল ইখওয়ান আল মুসলিমিন জামাতুন ইরহাবিয়া, এই ইখওয়ান আল মুসলিমিনের জামাতটি হচ্ছে সন্ত্রাসী জামাত, সন্ত্রাসী সংগঠন, লা তুমাসসিলু মানহাজ আল ইসলাম, ইসলামের প্রতিনিধিত্ব করে না বা ইসলামী মানহাজের প্রতিনিধিত্ব করে না। এই কথা আমি অনেক আগে থেকে আমার আলোচনা যখন করেছি মওদুদীবাদের উপর তখন কিন্তু বলেছি যে কখন আপনি জামাত ইসলামীকে আপনি বলবেন না যে ইসলামের প্রতিনিধি, আরে যেসব দলগুলি শাসন ক্ষমতায় রয়েছে তাদের ইসলামের শত্রুতা বা সেখানে অনেক মুনাফিক রয়েছে, সেখানে অনেকে আপনার দেশের প্রেক্ষাপটে ইসলাম বিদ্বেষী রয়েছে, হ্যাঁ ইসলাম বিদ্বেষী রয়েছে বহু রয়েছে, তার কারণে অনেকে মনে করে ওগুলো তো ইসলাম বিদ্বেষী, হ্যাঁ এ তো নাস্তিকে ভরা, তাহলে এইটা হচ্ছে ইসলামী জামাত, না না কখনো না, ওই জামাতে মুনাফিক ঢুকে আছে, সালামের শত্রু, কুরবানির শত্রু, অমুকের শত্রু, এইসব ঢুকে আছে, তার মানে এই নাই যে আপনার এই জামাত ইসলামী হক জামাত, কখনো ওইটা কখনো ভালো করে বিষয়টি বুঝবো। প্রতিনিধিত্ব করে না, তাদের যে দলীয় টার্গেট রয়েছে সেটার অনুসরণ করে, আল মুখালেফ আল ইহাদি দিন আল হানিফ, যে দিনে ইসলাম দিনে হানিফের পরিপন্থী, তারা শুধু দিনের মুখোশ পরিধানকারী, দিনের পোশাক পরে রয়েছে, ধর্মকে ব্যবহার করো তোমার অথচ তারা দিনের পরিপন্থী কাজগুলি করে, মিনাল ফুরকা, বিচ্ছিন্নতা সৃষ্টি করা, ওই সারাতুল ফিতনা এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করা, ওয়াল উনফ এবং বাড়াবাড়ি করা, ওয়াল ইরহাব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, ফায়াল আল জমি আল হাজার মিন হাজির জামা, সুতরাং প্রত্যেক মুসলিমকে সতর্ক সাবধান করছি, আমার কথা নয় সুতরাং প্রত্যেককে সতর্ক সাবধান করছি, সতর্ক সাবধান থাকতে হবে মিন হাজিহিল জামা, এই জামাতুল ইখওয়ানুল মুসলিমিন থেকে। ওয়া আদামুল ইনতিমা ইলাইহা, তার সাথে সম্পৃক্ততা যেন না থাকে, যোগাযোগ না থাকে। আবি তাআতুফু মাহা, তার সাথে যেন সহানুভূতি না থাকে, সহযোগিতা না থাকে। ওয়াল্লাহ নাসআল আইয়াহফাযানা জামিয়ান, আল্লাহর কাছে আমরা যাচ্ছা করি আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, মিন কুল্লি শাররিন, প্রত্যেক অনিষ্ট থেকে, প্রত্যেক ফিতনা ফাসাদ থেকে। ওসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আল মুরসালিন, ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।